যেদিন নবী ধরণী ছেড়ে নিলেন শেষ বিদায়, শোকের ছায়া নেমে এলো মরুসাহারায়, যেদিন নবী ধরণী ছেড়ে নিলেন শেষ বিদায়, শোকের ছায়া নেমে এলো মরুসাহারায়, মরুসাহারায়। পাগল হলেন সাহাবারা কে দেখে দে দিশে হারা মা ফাতেমার লাল দুটি আছাড় খায় ধুলাই, কে আর মোদের কাঁধে নিয়ে আদর দেবে হাই, যেদিন নবী ধরণী ছেড়ে নিলেন শেষ বিদায়, শোকের ছায়া নেমে এলো মরুসাহারায়, মরুসাহারায়। অশ্রু চোখে থর থর ঠোঁটে বেলালে সে কয় মধুর সুরে শোনাবো কারে আজান গো হে থাই, অমর এসে করে এলান নেবো আমি তাহার গর্দান, বলিবে যে মোর নবী নে ধরাই, শুনে এলান সাহাবাগণ পড়ে হতাশায়, যেদিন নবী ধরণী ছেড়ে নিলেন শেষ বিদায়, শোকের ছায়া নেমে এলো মরুসাহারায়, মরুসাহারায়। বনের যত পশু পাখি পড়ে কাতরায়, শোকে আকাশের চন্দ্র তারার দোল থেমে যায়, ময়ূর ভাসে আঁখি জলে আর নাচে না পেখম তুলে, হরিণ যত বেড়ায় ছুটে থাকে না বাসায়, জিবরিল আমিন গোপন হতে অশ্রু মুছে যায়, যেদিন নবী ধরণী ছেড়ে নিলেন শেষ বিদায়, শোকের ছায়া নেমে এলো মরুসাহারায়, মরুসাহারায়, মরো সাহ।